السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের এই ঠান্ডা রাত্রিতে আল্লাহর ঘরে তার জিক্রের মজলিসে আমরা কিছু কথা আলোচনা করব আমভাবে আমাদের চলার পথ, আমরা কিভাবে ভালো থাকব, আমরা কিভাবে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকব। দেখুন, সাময়িকভাবে সবাই নামাজ পড়তে পারে, কিন্তু আজীবন মানে নিরবচ্ছিন্নভাবে নামাজ পড়া, এ কোনো গ্যারান্টি আছে? নেই। অনেক মানুষ কখনো ধরে কখনো ছাড়ে, ইচ্ছামতো ধরে ইচ্ছামতো ছাড়ে। কোনো কোনো মানুষ দাওয়াতের কাজ করছে, দেখবেন খুব দাওয়াতের কাজ করছে, এদিক দেখা শোনা খাওয়া দাওয়া এসে হঠাৎ করে দেখবেন বন্ধ। অবশ্য তার সমস্যা হতে পারে, পার্থিব্য সমস্যা হতে পারে, সাংসারিক সমস্যা হতে পারে, সেটা বলছি না, কিন্তু তবুও নিজেকে এক টানা লাগাতার আল্লাহর আনুগত্য করার জন্য বা আল্লাহর অনুগত থাকার জন্য যে ব্যবস্থার দরকার সেটা করা দরকার। বিভিন্ন ব্যবস্থা আছে, আল্লাহ তাআলার আদেশ ইস্তাকিম ইস্তাকিমু, আর আমরা কোরআনে বলি, সূরা ফাতিহাতে বলি, নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাই আল্লাহর কাছে সরল পথ চাই, সেই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই আজীবন। আর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মানে প্রকৃতার্থে মুসলমান না হয়ে, সার্থক মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, তাহলে আমরণ মুসলমান থাকতে হবে। এর আগে ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে, তো সেগুলো তওবা ইস্তেগফারের মাধ্যমে বা হক যদি হয়, হকের কথা হয়, হক বিনিময়ের মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে এগুলোকে মিটিয়ে নিতে হবে। সৎ পথে সৎভাবে অচল থাকা, অচল থাকা না অটল থাকা, অটল থাকা এবং অবিচল থাকা, এর জন্য বিভিন্ন মানে দরকার, বিভিন্ন সাহায্যের দরকার। এমনিতে আপনারা জানেন ইসলামের কাজ, দাওয়াতের কাজ, মানামানির ব্যাপারের ক্ষেত্রে একা ইসলাম মানলে সব ইসলাম মানা যায় না। যেমন মরুর আপনারা জানেন যে ট্রাফিক আইন আছে, যদি আপনি একা মানেন আর আপনার পাশের গাড়ি না মানে বা আপনার ওই দিক থেকে আসা গাড়ি না মানে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন? পারবেন না। এই জন্যে ইসলামের যে আইন আছে, অনেক আইন এমন আছে যে শুধু একা মানলে পরিপূর্ণভাবে ইসলামকে মানা সম্ভব না, পরস্পর সহযোগিতা চাই। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পরস্পর সহযোগিতা করো, কিসে? ভালো কাজে, নেকির কাজে সহযোগিতা করো, আর অন্যায় কাজে, গুনার কাজে খবরদার সহযোগিতা করো না। এমনিতেই নবীদের সহযোগিতার ব্যাপারে, কোন নবী কি সফল হয়েছেন যদি তাদের সাহাবি না থাকতেন? কে দাওয়াত প্রচার করত, কে দাওয়াত পৌঁছে দিত? এইভাবেই প্রত্যেক দায়ী কোনোদিন সফল হতে পারে না যদি না তার ভক্ত থাকে, যদি না তার শ্রোতা থাকে, যদি না তার মানে পৌঁছে দেওয়ার মতো লোক থাকে। তো এইভাবে একে অপরকে পরিপূরক হিসাবে দেখলে তবেই দাওয়াত বলুন, ইসলাম বলুন, কি হয়, সার্থক হয় আর সার্থকতা লাভ করে। আর যে সরল পথে অবিচল থাকার জন্য, এই পথে কায়েম দায়েম থাকার জন্য সতলোকের মজলিসে বসা, এই শ্রেণীর মজলিসে, সতলোকের মজলিসে এসে বসা, ভালো লোকের মজলিসে এসে বসা, আলেম ওলামার মজলিসে এসে বসা, মুমিন লেক নেক লোকের সাহচর্য গ্রহণ করা, বন্ধুত্ব গ্রহণ করা, ইসলামী ভ্রাতৃত্ব গড়ে তোলা, এবং যে কারণে ইসলামী ভ্রাতৃত্ব গড়ে তুলতে হয় বা বন্ধু বানাতে হয় সেটা কার জন্য? শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য বন্ধু বানানো মানে কি? আপনার দিনের কাজে সহযোগিতা লাভ হবে, এই উদ্দেশ্যে কেবল। তাছাড়া আপনি একা সমস্ত ইসলাম মেনে চলতে পারবেন না, একা পথে চলতে, একাকিত্ব যখন আপনি অনুভব করবেন তখন পথে চলতে আতঙ্ক আসবে। এই জন্য পথ চলতে, পথে অটল থাকতে কি চাই? সঙ্গী চাই, সফরের সঙ্গী চাই। আর এই জন্যই বলা হয়েছে, বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে শরীয়তে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন হচ্ছে মুমিনের জন্য আয়নার মতো। কেন আয়নার মতো? যেহেতু সে নিজে নিজের ত্রুটি সব কিছু দেখতে পাবে না, পারতে পারে না। নিজের সমস্ত ত্রুটি দেখতে পারবে? পারবে না। যে যতদূর নজর যায় ততদূর পারবে, কিন্তু পিঠে ত্রুটি যদি থাকে, আপনার চোখের ত্রুটি থাকে, চোখ তো দেখে কিন্তু চোখের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, চোখ দেখবে? দেখতে পাবে না। সেটা কে দেখবে? আয়নাতে দেখবে, আপনার ভাই দেখবে, তাই না? আপনার স্ত্রী দেখবে। সুতরাং মোমেন, মোমেনের জন্য আয়না স্বরূপ। আয়না যেমন ত্রুটি বর্ণনা করে, ভাই তেমনি ত্রুটি বর্ণনা করে দেবে। আর আল মুমিনু আখুল মুমিন, মুমিন মুমিনের জন্য ভাই। ইয়াকুফু আলাইহি দায়আতা, কি কাজ হবে আয়নার? আয়নার কাজটা কি বললাম? ত্রুটি ধরে দেওয়া। আর অতিরিক্ত কাজ হলো যে ও নষ্ট হতে যাচ্ছে, ওকে কি করো? বাঁচাও, নষ্ট হতে দিও না। কিংবা ওর ছেলে মেয়ে বা স্ত্রী নষ্ট হতে যাচ্ছে, তখন আপনি বলবেন খাললে ওয়াল্লে, যে কাট খাবে সে আঙ্গার হাঁকবে নাকি? না, আপনার দায়িত্ব হচ্ছে যে আমার মোমেন ভাইয়ের পরিবার নষ্ট হতে যাচ্ছে, ছেলে মেয়ে নষ্ট হতে যাচ্ছে, আমি কি করব? তার রক্ষা করার চেষ্টা করব। তবে হ্যাঁ, সঠিক পথাতে, সঠিক পন্থাতে। এমন নয় যে আপনি রক্ষা করতে গিয়ে শেষকালে রক্ষক হয়ে ভক্ষক হয়ে বসলেন, কিংবা রক্ষা করতে গিয়ে আপনি তার প্রচার করতে শুরু করে দিলেন, এরকম শ্রেণীর না। ঠিক সঠিকভাবে যেটা যেভাবে রক্ষা করতে হয়, তার মাল ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় রাস্তা দিয়ে পার হয়ে দেখি একটা বাড়ি থেকে পানি পড়ছে, তাই না? তার মানে কি? ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, আর আওয়ামা খারাপ, যাই হোক। তো আমরা যদি পারি তো, যারা যাদের দেখবেন যাদের মন হচ্ছে হিতাকাঙ্ক্ষী মন, তারা যদি পারে তো ওই যে বাইরে পানির সুইচ আছে বন্ধ করে দেয়, তাই না? যাতে করে পানিটা অপচয় না হয়, অথবা পানি অপচয় হয়ে ওর ওপরে গারামা বা জরিমানা না আসে। এরকম হয় না? হয় না, এরকম হয়। এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী মন। হে, অনেক সময় দেখি লাইট জ্বলছে, গাড়িতে দেখছি লাইট জ্বালানোই আছে, কি হবে? ব্যাটারি শেষ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি দরজাটা খুলে লাইটটা বন্ধ করে দিই, যাতে করে ব্যাটারির ক্ষতি না হয়, সময়ে এসে স্টার্ট হলো না গাড়ি, ক্ষতি হবে তো। তো এগুলো হচ্ছে হিতাকাঙ্ক্ষী মন, পরোপকারী মন, পরার্থপর মন। এই হচ্ছে মুমিনের কাজ, যে অপরকে নষ্ট হতে, অপরের সম্পদ নষ্ট হতে দেবে না। আর একটা কাজ আছে, ওয়াইয়াহুতুহু মিম ওয়ারাইহি, কাছাকাছি মানে, তার মানে হচ্ছে সে যদি বাড়িতে না থাকে, তার পশ্চাতে, তার অনুপস্থিতিতে সে তার বাড়ির ব্যাপারে কি করবে? সংরক্ষা করবে, সুরক্ষা করবে, হেফাজত করবে। তার বাড়ির লোকে, তার ছেলে মেয়ে, তার মাল সম্পদ, ধন সম্পদ ইত্যাদি সে বাড়িতে নেই, তাই না? তো সেই ক্ষেত্রে আবার ওই যে বললাম যে রক্ষক হয়ে ভক্ষক, এটা তো বিশাল উল্টো হয়ে গেল। বরং আপনাকে দায়িত্ব নিতে হবে যাতে করে আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রী পরিজন যেমন সুরক্ষা পাবে, সেরকম যেন আমার প্রতিবেশী বা আমার ভাই, যাকে আমি জানি, যদিও দায়িত্ব না দেয়, আপনি আমাকে বলেনি, এরকম হয়তো, যদি বলে আমাকে বলেনি, না না বললেও আপনার দায়িত্ব। মোমেন মোমিনের অভিভাবক না, সে কথা কোরআনে আছে, বলবো। তো যাই হোক, কোন ভালো মানুষের সাহচর্য বা মজলিস এই জন্য জরুরি যে আপনি ইসলামের ওপরে অটল থাকতে সহযোগিতা পাবেন। আপনি আপনার এই মজলিসে এলে আপনি একটা আয়না পাবেন, এখানে অনেক কথা শুনবেন, সেখানে আপনার ত্রুটি থাকলে আপনার ত্রুটি ধরা পড়বে, আপনি নেবেন না সেটা কথা আলাদা, কিন্তু নেওয়ার মন নিয়ে যদি আসেন তাহলে নিশ্চয়ই আপনি পাবেন যে হ্যাঁ হুজুর এখানে কি কথা বললেন। কিংবা আপোষের মধ্যেই, যারা শ্রোতা আছে আপোষের মধ্যেই, তুমি আর এটা, তুমি এই তুমি প্যান্টটা পায়ের নিচে টাকনের নিচে পড়েছ, এটা ঠিক না, তাই না? এই তোমার এইটা ভুল, তোমার ওইটা ভুল, হয় না? হয় না, এইটা হচ্ছে আয়নার কাজ। সুতরাং মজলিসে এলে, এলমি মজলিসে এলে, মুসলিমদের মজলিসে এলে, পরহেজগার মানুষের মজলিসে এলে, এলমি আলেম ওলামার মজলিসে এলে, আপনার দিনের পথে অটল থাকার যে বিষয় সে সহযোগিতা হয়। বেশ, আপনারা নিশ্চয়ই জানেন যে এই শ্রেণীর মজলিসে যদি বসা হয় তাহলে আল্লাহ তাআলা কি করেন? যদি আপনার নিয়ত না থাকে, আমি মানলাম যে এই মজলিসে দুই নিয়তে আসা যায়, এক হচ্ছে যে হুজুর কি বলছে শুনবো, আর দুই হচ্ছে খাওয়া দাওয়া আছে, মানলাম দুটো, আরো অনেক কিছু হতে পারে, যেমন এই মাঝরাত থাকে ও মাঝরাত থাকে, চলো আজকে দর্শে দেখা হবে, দেখা করার জন্য এলো, না শোনার ইচ্ছা না খাওয়ার ইচ্ছা, ঠিক আছে, এরকমও হতে পারে। কিন্তু যদি দুটোই ইচ্ছা ধরি, এক হচ্ছে যে আমরা জলসা শুনবো, আর দুই হচ্ছে আমরা খাবো, এক এক লোক বা তিনবার করে খায়, জলসা শুনতে গিয়ে বিরিয়ানি যদি দেওয়া হয় তো একবারে গিয়ে খাবে, তারপরে আবার খাবে, আবার শেষ রাতে খাবে, আছে এরকম মানুষ আছে, ফেটুক পেটুক মানুষ হতে পারে। আপনি যদি মানলাম যে আপনি শুনতে আসেননি যে হুজুর কি বলছে দরকার নেই আমার খাওয়ানি কাজ, তবুও আপনি মজলিসে বসেছেন, এই জিক্রের মজলিসে, তবুও আপনার গোনাহ কি করা হবে, আল্লাহ আকবার মাফ করে দেওয়া হবে, আপনার নিয়ত নেই শোনার। তাও আপনার লম্বা হাদিস জানেন, আমি সে হাদিস বলতে যাচ্ছি না, যে যেখানে ফেরেশতারা এসে মজলিসকে ঘিরে রাখেন, তারপর সেখানে প্রশান্তি অবতীর্ণ হয়, তারপর ফেরেশতা উপস্থিত হয়ে যেখানে আসে সেখানে শয়তানের চেলাচামুণ্ড থাকে না, যেখানে ফেরেশতা আসেন সেখানে শয়তানের কারদানি চলে না, যার ফলে ইবাদতে অবিচলতা এবং সিরাতে মুস্তাকিমে অবিচল থাকা সহজ হয়। যেমন কোনো দৈহিক রোগীর জন্য অনেক সময় এমন জায়গা নির্বাচন করা হয়, রোগ যখন আপনার অনেক সময় এমন রোগ আছে যে সেই রোগীর জন্য অনুকূল পরিবেশ চাই, বলে এই গ্রামের পানি ভালো না, তেমন এক জায়গায় পাঠাও যেখানে চিকিৎসার জন্য কি দরকার, ভালো পানি ভালো পরিবেশ ভালো আবহাওয়া দরকার, হয় না হয় না, বহু লোক মদিনায় এসে সহ্য হয়নি, তাই না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বহু লোক আপনি এক শহর থেকে অন্য শহরে যান আপনার সহ্য হয় না, তো সেই ক্ষেত্রে অনুকূল পরিবেশ চাই চিকিৎসার জন্য। তেমনি যদি আপনি বলেন যে আমি ভালো লোক হতে চাই এবং দিনের উপরে অটল থাকতে চাই, তাহলে সেই রকম পরিবেশ গ্রহণ করতে হবে। জিক্রের মজলিস বললাম এমন পরিবেশ যে পরিবেশে আপনি ওই যে আতরের মতো আপনি গন্ধ পাবেন, যদিও আপনি না কিনেন তাহলে গন্ধ পাবেন, যেহেতু এই মজলিসের জন্য যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে যেখানে ওরা কি কি করছে কি চায় বলো, ক্ষমা চায় কি চায়, জান্নাত চায়, জান্নাত কি দেখেছে না দেখেনি, যদি দেখতো আরো চাইতো, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম কি দেখেছে না দেখেনি, যদি দেখতো তাহলে আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি কামনা করত, তখন আল্লাহ তাআলা আপনাকে আর কি চায়, আল্লাহ আপনার ক্ষমা চায়, বা আল্লাহ আপনার ক্ষমা চায়, তখন আল্লাহ কি বলেন, যাও আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম, তখন ফেরেশতা বলছেন ওদের মধ্যে এমন একটা লোক আছে যে খাওয়ার জন্য, যে বলেন দুটো উদ্দেশ্য, খাওয়ার জন্য এসেছে, সে শোনার জন্য আসেনি, মানার জন্য আসেনি, আল্লাহ বলবেন যা হুম কওমুন লা ইশকা বিহিম জালিসুহুম, ওরা এমন একটা দল যে দলের বেশিরভাগ মানুষ যখন শোনার জন্য এসেছে, আমার সন্তুষ্টি লাভের জন্য এসেছে, তখন তাদের সাথে যে বসবে সেও বঞ্চিত হবে না, যদিও তার উদ্দেশ্য নাই। সুতরাং এই যে বরকত, মজলিসের বরকত বলা হয়, আপনার ইচ্ছা নেই, এই জন্য বলা হয়েছে না হাদিসে যে কিছু লোককে আছে শিকলে বেঁধে জান্নাতে নিয়ে যাবে, তার মানে কি সত্যি শিকলে বাঁধা হবে, তার মানে সে জান্নাতে যেতে চায় না, আস আসো ভাই খাইবে, গাড়ি দিয়ে খাবার দিয়ে জোর করে, সময় নেই এই সেই কত রকম, না না না এসো এসো টানাটানি করে, মানে জোর করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, শেষকালে তার মনে বিঁধে যাবে যে হ্যাঁ এটা ঠিক, আসা দরকার বসা দরকার ইত্যাদি, শেষকালে সে জান্নাতি হয়ে যাবে। এমন এই মজলিস, যে মজলিসের সাহচর্যে যেমন সুন্দর পরিবেশ পেলে, সুন্দর আবহাওয়া পেলে একজন রোগী তাড়াতাড়ি সুস্থ হয়, ঠিক এইরকম পরিবেশ পেলে পরে বহু এমন মানুষ আছে যাদের হৃদয়ের রোগ আছে, অন্তরের রোগ আছে, তাদের রোগ সেরে যাবে এই মজলিসে সাহচর্যে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ কুনু মা সাদিকিন, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এবার অনেক পীর ধরতে হবে তাহলে নাকি, না না ওই রকম কথা না, ও তো যে পারবে সে আমরা নিজে ওই বিভিন্ন আয়াত থেকে নিজে নিজের স্বার্থের জন্য দলিল প্রমাণ মানে পেশ করবে, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন সত্যবাদী হকপন্থী যারা, আপনি যাদেরকে হকপন্থী বলে মানেন, সত্যবাদী বলে জানেন, সত্যপন্থী বলে জানেন, তাদের সাথে সাথে হতে বলছেন আল্লাহ তাআলা। আচ্ছা এই যে অনেক সময়ে যদি পরিবেশ না পান, পরিবেশ না পেলে কি অবস্থাটা হবে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে এসে বললেন যে আবু বকর হানজালা মন তুমি কেমন আছো? আবু বকর বললেন হানজালা তুমি কেমন আছো? তো হানজালা বললেন যে হানজালা মোনাফেক হয়ে গেছে। এই হানজালা ওই হানজালা নয় যে হানজালাকে উহুদ যুদ্ধে ফেরেশতা গোসল দিয়েছেন, বুঝতে পারছেন? ওই হানজালা না। তো আমি বললাম হানজালা মোনাফেক হয়ে গেছে। আবু বকর আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ, এ কি কথা বলছো? আমি বললাম কথা এই যে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে থাকি, তিনি আমাদের সামনে এমন ভঙ্গিমায় জান্নাত ও জাহান্নামের কথা বলেন, আলোচনা করেন, যেন আমরা স্বচক্ষে দেখছি। কিন্তু যখনই আমরা তার নিকট থেকে বের হয়ে আসি, তখন স্ত্রী সন্তান সন্ততি অন্যান্য পার্থিব্য কারবারে যখনই ব্যস্ত হয়ে যায়, নিজের ছাগল গরু ভেড়া, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে নিয়ে যখনই ব্যস্ত হয়ে যায়, তখন সব ভুলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম আমারও তো এরকম হয়। আবু বকর বলছেন আমারও এরকম হয়। সুতরাং পরিবেশ গুণে পরিবেশের একটা কি আছে, তার প্রভাব আছে। রসুলের মজলিসে বসলে যে প্রভাবটা থাকে, নিশ্চয়ই দুনিয়াদারি মজলিসে, তেমনি এখন তো রসুল নেই, নায়েবে রসুলরা আছেন, তাদের মজলিসে বসলে নিশ্চয়ই দুনিয়াদারি পরিবেশে থাকার চাইতে অনেক গুণ ভালো দিনের খাতিরে। আর একটা পরিবেশের মানে গুরুত্ব সম্পর্কে আর একটা হাদিস, আপনারা প্রসিদ্ধ হাদিস জানেন, ওই যে একটা লোক 99টা খুন করেছিল, খুন করার পর তার বিবেকে এবারে কামড় দিয়েছে, আরে এতগুলো মানুষ খুন করলাম আর মরতে তো হবে, কিন্তু পরকালে বিশ্বাস ছিল, আল্লাহকেও বিশ্বাস ছিল, আর নাস্তিক হলে তো কোনো ব্যাপারই নেই, 900 হলো না কি বলে 99টা হলো না, 999 হলো কোনো ব্যাপারই নেই। ইমান যখন আছে তখন ইমানই কামড়ে সে এবারে বাঁচার পথ খুঁজছে যে আমি বাঁচবো কিভাবে। তো একজন হুজুরের কাছে গেল, আমরা যেমন তাড়াতাড়ি করে কোথায় যাব, ওই যে বললেন হাফেজ সাহেব হুজুর মসজিদের ইমামতি করেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করবার কোথায় যাব বলেন, আশেপাশে কোথায় যাব, মসজিদে কোন রকম একটা হাফেজ রেখেছি নামাজ পড়াবার জন্য, সেখানে কি ফতোয়া নেওয়া যায়? কিন্তু আমরা সেখানেই ফতোয়া নিই, যেমন আমরা বলি যে কি বলি যে যেমন গুরু সেরকম দক্ষিণ, তাই না? তার মানে যেমন গ্রামের লোক সেই রকম ইমাম, এরকমই তো হবে। আমাকে একজন বলছে জানেন ওই ইমাম সাহেব কি করে, ওরে ওরে ওই তো গ্রামের লোক কি করে, যেমন গ্রামের লোক সেরকম ইমাম রেখেছে, ইমামও খুশ গ্রামের লোকও খুশ জামাতও খুশ, তাই না? সুতরাং এই যে এক লোকটা জিজ্ঞেস করলো যে আলেম কোথায় আছে, আলেম ফতোয়া জিজ্ঞেস করবো 99টা খুন, ওরে বাপরে বাপ, যেমনি জিজ্ঞেস করে উনি বলছেন ওরে বাপরে বাপ, এ তবা হবে না, 99টা খুন করে কি তুমি ভেসে যাবে, অসম্ভব। এ রাগ হয়ে গেল, দে তলোয়ার বার করে ওকেও শেষ করে দিল, কটা হলো 100টা। গল্প আপনারা জানেন, আমি গল্প বলার চেষ্টা করছি না, কাহিনী আর কি, সত্য কাহিনী, এটা গল্প বলা যাবে না। তারপর বিবেকের কামড় থামেনি, সে লোকদেরকে জিজ্ঞেস করলো এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলেম কে, এই ছোটখাটোর কাছে গেলে হবে না, বড় আলেম জ্ঞানী আলেমের কাছে যেতে হবে। বলে যাও অমুক জায়গায় যাও, দেখো ওখানে বড় আলেম আছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করছেন হুজুর আমি এই করে ফেলেছি এখন কি করব, বুঝে তোমার মাঝে আর আল্লাহ তওবার মাঝে কোনো বাধা নেই, তুমি আল্লাহর কাছে যদি সঠিক অন্তর নিয়ে তওবা করো আল্লাহ তওবা কবুল করবেন। আর শোনো তুমি আল্লাহর কাছে তওবা করো, আর তুমি তোমার দেশে তোমার পরিবেশে ফিরে যেও না, কারণ ফাইন না আর দুসু, সেটা হচ্ছে খারাপ পরিবেশ। ভালো হওয়ার জন্য কি চাই? ভালো পরিবেশ চাই। আপনারা জানেন সব জায়গায় ধান হয় না, সব জায়গায় খেজুর হয় না, সব জায়গায় আপেল হয় না, ঠিক অনুকূল পরিবেশ চাই, তাই না? আপনি চাইবেন আপনার কাদা, দুটো পায়ে কাদা আছে, সেই কাদা পা দুটো আপনি ধোবেন, তো কাদা থেকে সরে যেতে হবে তো, নাকি কাদাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোবেন, একটা পা তুলে ধোবেন, তারপর আর একটা পা যখন ধুতে যাবেন তো ওই পাটা রাখবেন কোথায়? আবার কাদাতেই রাখবেন, তাহলে তো আজীবন ধুতেই থাকবেন। পরিবেশের যে একটা প্রভাব আছে, সেই পরিবেশের প্রভাবটা কিন্তু আপনাকে পাথরে উঠে যেতে হবে, কোন সিমেন্টিং করা ইটের উপরে উঠে গিয়ে আপনাকে পা ধুতে হবে, তাই না? এই পরিবেশে তুমি যেও না, ও হচ্ছে ইন্নাহ আরদুসু, বরং তুমি অমক জায়গায় যাও, সেখানে কিছু নেক বান্দা আছে, তাদের সঙ্গে আল্লাহ, তারাই আল্লাহর ইবাদত করেন, একমাত্র আল্লাহর ইবাদত করেন, তার মানে ওরা হচ্ছে মুশরিক, ওরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে ইত্যাদি, আর ওখানে যারা আছে একমাত্র আল্লাহর ইবাদত করে, ওদের সাথে কাছে যাও, ওদের পরিবেশে যাও এবং আজীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দাও, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দাও। তাহলে উদ্দেশ্যটা কি হলো, যে এখানে আর আর হাদিস আমি বাকিটা বলছি না, এখানে যে যতটুকু উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে বলা হলো ভালো পরিবেশে তুমি যাও, তাহলে ভালো পরিবেশে গেলে তুমি দিনে অটল থাকতে সহযোগিতা পাবে। এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা আমাদের ওস্তাদ ইবনে তাইমিয়া যখনই আমাদের কখনো ভয়ের শিকার হতাম বা নানা কুধারণা মনে বাসা বাঁধত, পৃথিবী সংকীর্ণ মনে হতো, তখন আমাদের ওস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কাছে এসে উপস্থিত হতাম। অতঃপর তাকে দেখা মাত্র এবং তার বাণী শোনা মাত্র সেসব ভয় দুশ্চিন্তা দূর হয়ে যেত এবং তার পরিবর্তে মনে স্বস্তি, মনের মধ্যে একিন আসত, কেননা তিনি সান্ত্বনা দিতেন। একটা মনের ভিতরে যখনই ভয় হয় তখন আমরাও করি, কোনো একজন বুজুর্গের কাছে গেলাম বা আলেমের কাছে গেলাম, বললাম হুজুর এই হয়েছে, তখন কি করা হয়, সান্ত্বনা দেওয়া হয়। অনেক সময়ে দেখবেন যে যখনই কেউ ভুল করে তখন বলা হয় এটা ঠিক না, আপনি মজলিসে বসে আছেন, হঠাৎ করে রাজন বলছে ভাই আল্লাহর লীলা খেলা, হ্যাঁ এত ঠান্ডা বেড়েছে, এই ঠান্ডায় মানে থাকা যায় না, কি ভুল হলো নাকি, কিছু ভুল হয়েছে, কি হলো ভুল, আল্লাহর লীলা ভাই আল্লাহর খেলা, আল্লাহর খেলা এখন এইভাবে পরিস্থিতি এই পরিবেশ এই চলছে, ভুল বললো না বলো না, তো আপনার উচিত কি, হ্যাঁ হ্যাঁ আল্লাহর লীলা হয় না আল্লাহর খেলা হয় না। আছে অনেক মানুষের আছে যে ওরা করলে লীলা আমরা করলে বিলা, ও তো ওদের লীলা আছে, কিন্তু আমাদের যে আল্লাহ লীলা খেলা হয় না, আল্লাহর যে কোনো কাজ হিকমতে ভরপুর, তাকে খেলা বলা যায় না, তাকে লীলা বলা যায় না। চট করে আপনি সংশোধন করবেন না করবেন না, চট করে সংশোধন করবেন, হঠাৎ করে বলতে বলতে মানে এমন একটা ভুল কথা বলছে যে কথা বলে আল্লাহ কেমন আছো ভাই, আল্লাহর দোয়াই ভালো আছি, শাহ আলম ঠিক বললাম না ভুল বললাম, কি ভুল, আল্লাহর দোয়া হয় না, আল্লাহর কাছে তো দোয়া, আল্লাহ কাছে দোয়া করুন, কি বলতে হবে আল্লাহর দয়ায়। কিন্তু দেখবেন সাধারণ প্রায় মানুষই আল্লাহর দোয়াই ভালো আছে, আবার অনেকে বলে আল্লাহ আল্লাহর রসুলের দোয়াই ভালো আছি। হ্যাঁ তো যখনই ভুলটা হচ্ছে তখনই সংশোধন করে, হ্যাঁ তবে সংশোধন করার আদব আছে, এই মিয়া কি তুমি এই মুসলমান হয়ে এই কথা বলছো না, একটু হ্যাঁ সংশোধন করার যে পদ্ধতি আছে আদবের সাথে আপনাকে সংশোধন করে দিতে হবে। কোন মানুষ মুসিবতগ্রস্ত হয়েছে, বিশাল বিপদে পড়েছে, ঋণ পড়েছে, এই ঋণ শোধ করতে পারছি না, কি করব, তখন তাকে বলে এই করো এই করো এইভাবে করো, ব্যবসায় নোকসান হচ্ছে ক্ষতি হচ্ছে, তুমি এই করো এই করো, আপনাকে পরামর্শ দেবেন না দেবেন না, সুপরামর্শ পাওয়া যাবে মানুষের কাছে বসলে, আপনি যখন আপনার কথা বলবেন দুঃখে আপনি সান্ত্বনা পাবেন, দুঃখ হচ্ছে মা মারা গেছে, আপনি বিদেশে আছেন মা মারা গেছে, নিশ্চয়ই পাশে বন্ধু আছে ভাই দুঃখ করো না আমারও মা এরকম হয়েছে বা এই হয়েছে, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, তুমি বাড়িতে থাকলেই বা কি করতে, মাকে এক নজর দেখতে, এইটুকু তাকে কি করা হয়, সান্ত্বনা দেওয়া হয়। তো ভালো লোকের কাছে এলে ভালো লোকের মজলিসে বসলে আপনার এই শ্রেণীর পাওয়া যায়, এটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আচ্ছা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত, যেটা একটু আগে বলছিলাম যে বলবো সেটা হচ্ছে কোরআনের সূরা তাওবার 71 নম্বর আয়াত, যে মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের অভিভাবক। আমরা অনেক সময়ে তর্ক করি তুই কে রে, তুই আমার অভিভাবক নাকি, মেয়েরা বিশেষ করে বলে যদি আপনি তাকে ইপিজিং দেখছেন কেউ করছে কিংবা সে মেয়ে খারাপ কিছু করছে, তখন এই তো লজ্জা হয় না, কেন তোর ওড়না নাই গায়ে, তুই কেন মাথায় ঘুরে মাথা খুলে বেড়াচ্ছিস, তখন আপনাকে বলে তুই কি আমার অভিভাবক নাকি, কিংবা ছেলে প্রেমিক প্রেমিকা আছে তখন তুই আমার অভিভাবক চলে এলি নাকি, অভিভাবক স্বঘোষিত অভিভাবক, নিশ্চয়ই স্বঘোষিত অভিভাবক নাই, রব ঘোষিত অভিভাবক। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবা 71 নম্বর আয়াতে বলেছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ, মুমিন নারী পুরুষ একে অপরের অভিভাবক, আল্লাহ করেছেন অভিভাবক, সেই ক্ষেত্রে তাদের কাজটা কি, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে, আর নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে রহম করবেন ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানেও বোঝা গেল যে আমাদের এই যে পরিবেশের কথাটা, যে যার সঙ্গে উঠা বসা করলে কতটা উপকার হতে পারে। আপনারা দুঃখের কথা যেটা বলছিলাম যে দুঃখে সান্ত্বনা দেয়, আম্মার বিন ইয়াসের কথা আপনারা জানেন যে ইয়াসের ইয়াসের এবং তার স্ত্রী সুমাইয়া তাদেরকে কত কষ্ট দেওয়া হয়েছিল, তাদেরকে বুকের উপরে পাথর চাপিয়ে রাখা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলে তাকে তাদেরকে সান্ত্বনা দিতেন। হ্যাঁ, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যেতেন, যখন তারা যন্ত্রণায় ছটফট করতেন, রশি দ্বারা বাঁধা অবস্থায় থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে এবং যন্ত্রণা অসহনীয় হয়ে উঠলে তাকে বলতেন, হে আল্লাহর রসুল, এ শাস্তি কি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে? এর থেকে কি মুক্তি পাওয়া যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো সাহায্য করতে পারতেন না, তখন তো দুর্বল, তাই না? মক্কাতে দুর্বল, সাহায্য করার উপায় ছিল না। তবে সান্ত্বনা দিতেন, বলতেন, সাবরানা আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধারণ করো, সুসংবাদ গ্রহণ করো, অবিচল থাকো হয়ে ইয়াসের পরিবার, মনে রেখো তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এই হচ্ছে তেমনি খাব্বাব বিন আরাত এর জীবনী আপনি যদি দেখেন, তো সেখানেও অটল থাকা, দিনের উপরে অটল থাকার উদাহরণ পৃথিবীর ইতিহাসে সব বড় বিরল হয়ে গেছে। তিনি বর্ণনা করে বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম যে তখন তিনি কাবার ঘরের ছায়া কাবা ঘরের ছায়াতে বসেছিলেন, চাদরে ঠেস দিয়ে বিশ্রাম নিয়েছিলেন। তো তিনি বললেন যে আমরা মুশরিকদের কাছ থেকে নানা যাতনা পাচ্ছি, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা এত কষ্ট পাচ্ছি। আর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতা বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইনি। তো এভাবে হাদিসে যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জানা উচিত যে তোমাদের পূর্বেকার মুমিন লোকেদের এই অবস্থা ছিল, একটি মানুষকে ধরে আনা হতো, তাকে গর্ত করে পুঁতে পোঁতা হতো, তারপরে মাথার উপরে করাত রেখে কি করা হতো, চিড়ে ফেলা হতো, আবার অনেক সময়ে দুখণ্ডা করে দেওয়া হতো, অনেক সময়ে দেহের মাংসের নিচে হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেওয়া হতো। এইভাবে লোহার চিরুনি দিয়ে হাড় পর্যন্ত বের করে দেওয়া হতো, তবুও তারা তাদেরকে দিন থেকে ফেরাতে পারত না। আল্লাহর কসম, আল্লাহ নিশ্চয়ই এই ব্যাপারটিকে, এই দিনকে এমন সুসম্পন্ন করবেন যে একজন আরোহী সানা থেকে হাজরামাউত একাই সফর করবে, কিন্তু সে রাস্তায় আল্লাহ এবং যে ছাগলের উপর নেকড়ের আক্রমণ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, কিন্তু তোমরা তাড়াহুড়ো করছ। তো মোট কথা, এই সময়ে যা করতে হয় সেটা বললেন, তাড়াহুড়ো করো না, তোমরা সবুর করো। তারপরে পরবর্তীকালেও আপনি উদাহরণ নিলে পাবেন, আমাদের সময় লম্বা হয়ে যাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাপার, তারও একটা ফিতনা ছিল সরকারের সাথে ফিতনা। সেটা কি? যে সেই যুগে কিছু লোক, কিছু আলেম ওলামা, তারা বলেছিল কোরআন সৃষ্টি, আল্লাহর কোরআন এই মসজিদে যে আছে এ তো আল্লাহর কোরআনের ছাপা কোরআন, তাই তো? কিন্তু আল্লাহর কোরআন যেটা, সেটা কি আল্লাহর গুণ না আল্লাহর সৃষ্টি? আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, সেটাকে সৃষ্টি বলা যাবে? বলা যাবে না। এটা ইমাম আহমদ বিন হাম্বলের ফেকহে ছিল, বাকি আরো অন্যান্য ছিল, কিন্তু এরই বিপক্ষে বিপরীত রায় ছিল যে আল্লাহর কোরআন আল্লাহর সৃষ্টি। এই নিয়ে বেশিরভাগ লোক ওই দিকে গেল। তো সে যুগের যে খালিফা, সেই খালিফা ওই মতটা গ্রহণ করেছিলেন, কোনটা? যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, তবুও তিনি কি করলেন, বললেন যে না, আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর গুণ। যাই হোক, তারপরে তার উপরে অত্যাচার করা হলো, মানবে না তুমি, সবাই মানছে, এত বড় বড় আলেম রে, তুমি মানবে না কেন? তো যাই হোক, এরপরে যে তিনি কষ্ট করলেন, কিন্তু তার এক বন্ধু আবু জাফর আম্বারি তার কাছে, তার সাথে দেখা করতে গেলেন। ইমাম আহমদ বললেন, আবু জাফর তুমি কষ্ট করলে? আমি বললাম, এতে কষ্টের কিছু নেই জনাব, আপনি আজ মাথা লোকেদের ইমাম, এবার আপনি যদি, আর আপনি জানেন যে যখন কষ্ট দেওয়া হয়, যখন হত্যা করার সময় হয়, তখন মিথ্যাকেও সত্য বলে মেনে নেওয়া জায়েজ না জায়েজ না? জায়েজ। আপনার অন্তরে ইমান আছে কিন্তু মুখে কুফরি কথা বললেও এটা আপনার জন্য জায়েজ। কিন্তু বললেন আপনি হচ্ছেন মাথা, আপনি হচ্ছেন ইমাম, আপনি যদি মেনে নেন মারের ভয়ে বা জানের ভয়ে, তাহলে বাকি অনেক লোক কি হয়ে যাবে? ভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি একদম অটল থাকুন, ওই খলিফা খলিফার মামুনের প্রস্তাবে সাড়া দেবেন না। এ কথা শুনে ইমাম কানতে লাগলেন এবং বললেন মাশা আল্লাহ। অতঃপর তিনি বললেন হে আবু জাফর, তুমি যা বললে তা আবার বলো তো। সুতরাং আমি আমার সেই ফিরিয়া কথা বললাম যে আপনি খবরদার মেনে নেবেন না, মরতে তো একদিন হবেই, আজকে না হয় একদিন তো মরতে হবে, তো আজকেই মরবেন, সমস্যা কি? বলে আবার বলো। আবার তিনি ফিরিয়ে বললেন, তখন উনি বললেন মাশা আল্লাহ মাশা আল্লাহ। তাহলে বোঝা গেল কি যে এক জায়গাতে একজন বড় আলেম কিন্তু তিনি কষ্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে বন্ধু এসে কি করলো? সাহায্য করলো যে আপনার কি করা উচিত। তো তাতে তিনি সেটা মনে মনকে শক্ত করার জন্য সাহায্য পেলেন। আর এইভাবেই সাধারণত বন্ধু বান্ধবের সাথে ভালো মানুষের মজলিসে দেখা সাক্ষাৎ করলে নিশ্চয়ই আপনার আল্লাহ তাআলার নির্দেশ আছে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। তুমি নিজেকে তাদেরই সংসর্গে রাখো যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে তার মুখমণ্ডল বা দর্শন বা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে, এবং তুমি পার্থিব্য জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে দৃষ্টি ফিরিয়ে নিও না। যারা পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে দৃষ্টি ফিরিয়ে নিও না, আর তাদের দিকে আর কি। যাই হোক, কথা হলো কি যে এমন বন্ধুত্ব হতে হবে যে বন্ধুত্ব কাল কেয়ামতে অবশিষ্ট থাকবে। কাল কেয়ামতে যে সঙ্গী আপনি দুনিয়াতে পাচ্ছেন কাল কেয়ামতে অবশিষ্ট থাকবে। আল্লাহ খিল্লা ও ইয়াউমা ইয়াজিন বাদুহুম লিবাদ আদু ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিন পরহেজগার মানুষ হলে যদি আপনার বন্ধু হয় আপনাদের বন্ধুত্ব কেয়ামতে থাকবে। আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব যে পরিবেশ কোন সময় ভালো কোন মানুষকে খারাপ বা মানুষকে ভালো করার জন্য যে পদ্ধতি। হযরত উমারের কথা শুনুন, শাম দেশের একটা লোক খুব শক্তিশালী লোক ছিল, তো হযরত উমারের কাছে যাওয়া আসা করত, খুবই শক্তিশালী ছিল। হঠাৎ করে যাওয়া আসা বন্ধ করে দিল। তারপরে লোকদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা অমুক লোক যে আসা যাওয়া করতো আমাদের কাছে, সে লোকটার ব্যাপার কি, বহুদিন থেকে দেখছি না কেন? তো কেউ বলল যে আমিরুল মোমিনিন সে তো মদ্যপানে মস্ত হয়ে গেছে, সে তো এখন মদ খাওয়া ধরেছে এবং মদ খেতে খেতে সরল পথ থেকে কি হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। সুতরাং হযরত উমার তার মুহুরীকে ডেকে চিঠি লিখতে বললেন, উমার বিন খাত্তাবের পক্ষ থেকে অমুকের পুত্র অমুকের প্রতি সালামুন আলাইক। অতঃপর আমি সেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে তোমাকে লিখছি যিনি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, গাফির যামবি ওয়া কাবিল তাওবি শাদীদ আল ইকাবি যি তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির, যিনি পাপ ক্ষমাকারী তওবা কবুলকারী কঠোর শাস্তিদাতা অনুগ্রাহী, তিনি ব্যতীত সত্যিকার কোন মাবুদ নেই, প্রত্যাবর্তন তারই নিকট। বাস এইটুকু লিখে চিঠি পাঠিয়ে দিলেন। দেখছেন ভেতরে কি কি আছে, তার মানে তুমি অপরাধ করছো আর আল্লাহ তওবা কবুলকারী পাপ ক্ষমাকারী অনুগ্রহে কঠোর শাস্তিদাতা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আর তোমাকে ফিরে যেতে হবে তারই কাছে। বাস অতঃপর সঙ্গীদেরকে বললেন, তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো যাতে সে আন্তরিকভাবে ফিরে আসে। দেখছেন আবার দোয়াও, সঙ্গীদেরকে বললেন তার জন্য দোয়া করো যেন ফিরে আসে। লোকটির কাছে যখন হযরত উমারের চিঠি পৌঁছল তখন তা বারবার পড়তে লাগলো, বলতে লাগলো ওই গাফিরিজ যামবি কাবিলি তাওবি শাদীদিল ইকাবিজি তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির, যিনি পাপ ক্ষমাকারী তওবা কবুলকারী কঠোর শাস্তিদাতা, তিনি তার শাস্তি সম্পর্কে আমাকে সতর্ক করেছেন এবং আমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে সে কাঁদতে লাগলো এবং বারবার চিঠিটা পড়ে আর কাঁদে, তারপরে এমন তওবা করল যে তার তওবা সুন্দর হয়ে গেল। অতঃপর যখন তার এ খবর হযরত উমারের কাছে পৌঁছলো তখন তিনি বললেন, তোমরা এমনটাই করবে যখন দেখবে তোমাদের কোন ভাই সরল পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে, তখন তাকে সরল পথে ফিরিয়ে আনবে, তার জন্য তৌফিক কামনা করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যাতে তিনি তার তওবা কবুল করেন আর তার পাপ প্রচার করে তার বিরুদ্ধে শয়তানকে সাহায্য করবে না। তার মানে দেখেন পদ্ধতি, একটা একজন ভাই ভুল করেছে, সে ধরুন মদ খাওয়ার মতো, কেউ হয়তো ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, কেউ বিভিন্ন পাপ হতে পারে, তো তাকে ফিরিয়ে আনার জন্য মানে আপনি নিজের এটাকে দেখাবেন না, তাকে ছোট করবেন, কাউকে ছোট করলে সে কি হয়ে যায়, সে তখন আরো, তাই না? তো সেই ক্ষেত্রে তাকে অপমান না করে আপনি তাকে এমন কায়দায় ফিরিয়ে আনবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর তার বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করবেন। যখনই আপনি তাকে অপমান করবেন তখন শয়তান তাকে দেখ তোকে অপমান করছে, ওর কথা কেন মানবি, তুমি কে হে, তুমি আমার অভিভাবক নাকি, তুমি কে বলার কে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি সেই এই নিয়মে যে ওমার বললেন, ওমার করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি এরকম করা হয়, তার বিরুদ্ধে শয়তানকে সাহায্য না করা হয় এবং তাকে তওবার দিকে আহ্বান করা হয়, তো এই হচ্ছে ভালো লোকের সাহচর্যে আপনি ভালো পথে থাকতে পারবেন, যদিও পা পিছল কেটে অন্যদিকে চলে যান আবার আপনাকে ফিরিয়ে আনবে। সুতরাং নিজে নিজের সঙ্গী নির্বাচন করুন, নিজে নিজের ওঠা বসার জায়গা, নিজে নিজের নেতা নেতৃত্ব, নিজে নিজের স্ত্রী, নিজে নিজের বন্ধু, কাকে করবেন, কিভাবে করবেন, যারা আপনাকে সৎ পথে অটল থাকতে সহযোগিতা করবে এমন বন্ধু নির্বাচন করুন। আজকের এই উপদেশ আশা করি আপনারা মানবেন এবং আল্লাহ তাআলা সবাইকে মানার তৌফিক দেন, আমাকে আপনাকে সবাইকে। হ্যাঁ, কিছু প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওটা বললাম, ওটা জায়গাটাকে সংকীর্ণ করে দিয়েছে, ওখানে ওখানে যখন বলা হলো তুমি অমক জায়গায় যাও, ভালো জায়গায় যাও, তো ভালো জায়গা দিকে যাচ্ছিল, ভালো জায়গার দিকে যাচ্ছিল তওবা মন নিয়ে, তওবার মন নিয়ে যাচ্ছিল মানে তওবা হয়ে গেছে, এবার যাচ্ছে ভালো জায়গার দিকে, আর এমন সময় মৃত্যু এসে গেল। মৃত্যুটা কিভাবে এলো, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, সাপে কামড়েছে, যেমন ভাবি হোক, আল্লাহর ইচ্ছা মৃত্যু হয়ে গেল। এবারে আল্লাহর ইচ্ছা এটাও যে দুই শ্রেণীর ফেরেশতা মরণের সময় জান কবজ করে, আজাবের ফেরেশতা অথবা রহমতে জান্নাতের ফেরেশতা বা জান্নাত ভালো লোকের যে ফেরেশতা আছে রহমতের ফেরেশতা, কোন ফেরেশতা জান নেবে, এদের আপোষে কি হলো, মানে দ্বন্দ্ব হলো যে আমি জান নেব না আমি জান নেব, তখন অন্য ফেরেশতা আবার আল্লাহ তাআলা পাঠালেন যে এদের মাঝে ফয়সালা করো, নিয়ে ওই ফয়সালা যেটা আপনি বললেন যে আসলে মেপে দেখো যে কোন জায়গাটা দূরত্ব বেশি, যে জায়গা দূরত্ব বেশি হবে তার মানে সেই জায়গা থেকে ও দূরে আছে, ভালো থেকে দূরে না খারাপ থেকে দূরে, আর যেটার দিকে কাছাকাছি হবে সেই হিসাবে তাকে ভালোর দিকে ভালো পরে ভালো ফেরেশতা মানে রহমতের ফেরেশতা জান কবজ করবে। বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা জমিন মানে সেই লোকটা যেদিকে যাচ্ছিল সেদিকটা কি ছিল, দূরে ছিল, আল্লাহ করলেন কি সেই জায়গাটাকে কাছে করে দিলেন, মানে আল্লাহর ইচ্ছা, এটা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইছেন তাকে রহমত করবেন, দিয়ে জায়গাকে হুকুম দিলেন, জায়গা সরে গেল, দিয়ে মেপে দেখা হলো যে ভালোর দিকে মাত্র আধাত পরিমাণ কি হয়েছে, বেশি চলে গেছে, এই হিসাবে ফয়সালা দেওয়া হলো যে রহমতের ফেরেশতা তার জান কবজ করবে। আল্লাহ আকবার, এই হচ্ছে আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর রহমত আর কি, খাস রহমত। হ্যাঁ, যাবে না বাথরুম, বাথরুমের মধ্যে উজু করা যাবে না, বাথরুমে উজু গোসল করা ঠিক না, তার কারণ নোংরা জায়গা, সেখানে আপনার গায়ে লাগতে পারে, তারপরে মানে নোংরা গায়ে লাগতে পারে। আর একটা কথা হচ্ছে যে উজুর শুরুতে কি বলতে হয়, বিসমিল্লাহ, তো উজু বাথরুমের ভিতরে আল্লাহর নাম নেওয়া যায় না, এই জন্য বাথরুমে উজু করা জায়েজ না। এখন যদি বলেন উপায় আমার বাথরুমে সব কিছু, এখন তাহলে তো কিছু করার নেই, সেই ক্ষেত্রে বিসমিল্লাটা মনে মনে বলতে হবে, জোরে মুখে বলা যাবে না, মনে মনে বলে উজু শুরু করে, উজু টুজু করে বা গোসল করে বাইরে এসে বাকি দোয়া পড়বেন, বুঝতে পেরেছেন? অতএব প্রয়োজনে মানে নিরুপায় অবস্থায় বাথরুমে উজু করা যাবে, কিন্তু বিসমিল্লাটা মুখে বলা যাবে না, মনে মনে বলতে হবে। হ্যাঁ, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।